আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, হেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, হেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। চোখের আলো নিভিল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। চোখের আলো নিভিল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। আমিও সুখের মতো ঘুরিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন, আসব না ফিরে কোনোদিন, আসব না ফিরে।